بسم الله الرحمن الرحيم دايماي بروم دايلو اللار نامي تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا কত মহান তিনি যিনি তাহার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করিয়াছেন যাহাতে সে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হইতে পারে الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী তিনি কোন সন্তান গ্রহণ করেন নাই সার্বভৌমত্বে তাহার কোন শরীক নাই তিনি সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেককে পরিমিত করিয়াছেন যথাযথ অনুপাতে ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا আর তাহারা তাহার পরিবর্তে ইলাহ রূপে গ্রহণ করিয়াছে অন্যদেরকে যারা কিছুই সৃষ্টি করে না বরং উহারা নিজেরাই সৃষ্ট এবং উহারা নিজেদের অপকার অথবা উপকার করিবার ক্ষমতা রাখে না এবং মৃত্যু জীবন ও উত্থানের উপরও কোন ক্ষমতা রাখে না وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا كافر يا بولي يا ميتبت تو كيچوي نوي সে ইহা উদ্ভাবন করিয়াছে এবং ভিন্ন সম্প্রদায়ের লোক তাহাকে এই ব্যাপারে সাহায্য করিয়াছে এইরূপে উহারা অবশ্যই জুলুম ও মিথ্যায় উপনীত হইয়াছে উহারা বলে এইগুলি তো সেকালের উপকথা যাহা সে লিখিয়া লইয়াছে এইগুলি সকাল সন্ধ্যা তাহার নিকট পাঠ করা হয় قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما بلو ইহা তিনি অবতীর্ণ করিয়াছেন যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সমুদয় রহস্য অবগত আছেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا وهرابولي كمون رسول جاهر করে এবং হাটে বাজারে চলাফেরা করে তাহার নিকট কোন ফিরিস্তা কেন অবতীর্ণ করা হইল না যে তাহার সঙ্গে থাকিত সতর্ককারী রূপে অথবা তাহাকে ধন ভাণ্ডার দেওয়া হয় না কেন অথবা তাহার একটি বাগান নাই কেন যাহা হইতে সে আহার সংগ্রহ করিতে পারে সীমা লঙ্ঘনকারীরা আরো বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করিতেছ দেখো উহারা তোমার কি উপমা দেয় উহারা পথভ্রষ্ট হইয়াছে ফলে উহারা পথ পাইবে না تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري من تحتها الأنهار ويجعل لك قصورا কত মহান তিনি, যিনি ইচ্ছা করিলে তোমাকে দিতে পারেন ইহা অপেক্ষা উৎকৃষ্ট বস্তু উদ্যানসমূহ, যাহার নিম্নদেশে নদী নালা প্রবাহিত, এবং তিনি দিতে পারেন তোমাকে প্রাসাদ সমূহ। বাল কাযযাবু বিস-সাআতি ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সা'ইরা। কিন্তু উহারা কিয়ামতকে অস্বীকার করিয়াছে, এবং যে কিয়ামতকে অস্বীকার করে তাহার জন্য আমি প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নি। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়ুযান ওয়া যাফীরা। দূর হইতে অগ্নি যখন উহাদেরকে দেখিবে, তখন উহারা শুনিতে পাইবে ইহার ক্রুদ্ধ গর্জন ও চিৎকার। وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا। এবং যখন উহাদেরকে শৃঙ্খলিত অবস্থায় উহার কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হইবে, তখন উহারা সেখানে ধ্বংস কামনা করিবে। লা তাদউ লিয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। উহাদেরকে বলা হইবে, আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করিও না, বহুবার ধ্বংস হইবার কামনা করিতে থাকো। قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا। উহাদেরকে জিজ্ঞাসা করো, ইহাই শ্রেয় না স্থায়ী জান্নাত, যাহার প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে মুত্তাকিদেরকে, ইহাই তো তাহাদের পুরস্কার ও প্রত্যাবর্তন স্থল। লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন কানা আলা রাব্বিকা ওয়া'দান মাসউলা। সেখানে তাহারা যাহা চাইবে তাহাদের জন্য তাহাই থাকিবে, এবং তাহারা স্থায়ী হইবে, এই প্রতিশ্রুতি পূরণ তোমাদের প্রতিপালকেরই দায়িত্ব। وَيَوْمَ يَحْشُرُهُمْ وَمَا يَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَقُولُ أَأَنْتُمْ أَضْلَلْتُمْ عِبَادِي هَؤُلَاءِ فَيَقُولُ أَأَنْتُمْ أَضْلَلْتُمْ عِبَادِي هَؤُلَاءِ أَمْ هُمْ ضَلُّوا السَّبِيلَ। এবং যেদিন তিনি একত্র করিবেন উহাদেরকে এবং উহারা আল্লাহর পরিবর্তে যাহাদের ইবাদত করিত তাহাদেরকে, সেদিন তিনি জিজ্ঞাসা করিবেন, তোমরাই কি আমার এই বান্দাদেরকে বিভ্রান্ত করিয়াছিলে, না উহারা নিজেরাই পথভ্রষ্ট হইয়াছিল? قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما بورا। উহারা বলিবে, পবিত্র ও মহান তুমি, তোমার পরিবর্তে আমরা অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করিতে পারি না। তুমি তো ইহাদেরকে এবং ইহাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্বাদ দিয়াছিলে, পরিণামে উহারা উপদেশ বিস্তৃত হইয়াছিল এবং পরিণত হইয়াছিল এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে। فَقَدْ كَذَّبُوكُمْ بِمَا تَقُولُونَ فَمَا تَسْتَطِيعُونَ صَرْفًا وَلَا نَصْرًا وَمَن يَظْلِم مِّنكُمْ نُذِقْهُ عَذَابًا كَبِيرًا। আল্লাহ মুশরিকদের বলিবেন, তোমরা যাহা বলিতে উহারা তা মিথ্যা সাব্যস্ত করিয়াছে, সুতরাং তোমরা শাস্তি প্রতিরোধ করিতে পারিবে না এবং সাহায্য পাইবে না, তোমাদের মধ্যে যে সীমা লঙ্ঘন করিবে আমি তাহাকে মহাশাস্তি আশ্বাস করাইব। ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً أَتَصْبِرُونَ وَكَانَ رَبُّكَ بَصِيرًا। তোমার পূর্বে আমি যে সকল রাসূল প্রেরণ করিয়াছি তাহারা সকলেই তো আহার করিত এবং হাটে বাজারে চলাফেরা করিত। হে মানুষ, আমি তোমাদের মধ্যে এককে অপরের জন্য পরীক্ষা স্বরূপ করিয়াছি, তোমরা ধৈর্য ধারণ করিবে কি? তোমার প্রতিপালক সমস্ত কিছু দেখেন। وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا। যারা আমার সাক্ষাৎ কামনা করে না তাহারা বলে আমাদের নিকট ফিরিস্তা অবতীর্ণ করা হয় না কেন, অথবা আমরা আমাদের প্রতিপালককে প্রত্যক্ষ করি না কেন? উহারা তো উহাদের অন্তরে অহংকার পোষণ করে এবং উহারা সীমা লঙ্ঘন করিয়াছে গুরুতর রূপে। যেদিন উহারা ফিরিস্তাদেরকে প্রত্যক্ষ করিবে সেদিন অপরাধীদের জন্য সুসংবাদ থাকিবে না এবং উহারা বলিবে রক্ষা করো রক্ষা করো। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আমি উহাদের কৃতকর্মের প্রতি লক্ষ্য করিব, অতঃপর সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করিব। আসহাবুল জান্নাতি ইয়াউমাইযিন খায়রুম মুস্তাকাররা ওয়া আহসানু মাকিলা। সেই দিন হইবে জান্নাতবাসীদের বাসস্থান উৎকৃষ্ট এবং বিশ্রামস্থল মনোরম। وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنزِيلًا। আর সেই দিন আকাশ মেঘপুঞ্জ সহ বিদীর্ণ হইবে এবং ফেরেশতাদেরকে নামাইয়া দেওয়া হইবে। الْمُلْكُ يَوْمَئِذٍ الْحَقُّ لِلرَّحْمَنِ وَكَانَ يَوْمًا عَلَى الْكَافِرِينَ عَسِيرًا। সেদিন কর্তৃত্ব হইবে বস্তুত দয়াময়ের এবং কাফিরদের জন্য সেই দিন হইবে কঠিন। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। জালিম ব্যক্তি সেদিন নিজ হস্তদ্বয় ধ্বংসন করিতে করিতে বলিবে হায় আমি যদি রাসূলের সঙ্গে সৎপথ অবলম্বন করিতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় দুর্ভোগ আমার আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করিতাম। লাকাদ আযাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়াকানা আশ-শাইতানু লিল ইনসানি খাযূলা। আমাকে তো সে বিভ্রান্ত করিয়াছিল আমার নিকট উপদেশ পৌঁছিবার পর, শয়তান তো মানুষের জন্য মহা প্রতারক। وقال الرسول يا رب ان قوم اتخذوا هذا القران مهجورا। রাসূল বলিল হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় তো এই কুরআনকে পরিত্যাজ্য মনে করে। وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا। আল্লাহ বলেন এইভাবেই প্রত্যেক নবীর শত্রু করিয়াছিলাম আমি অপরাধীদেরকে, তোমার জন্য তোমার প্রতিপালকই পথ প্রদর্শক ও সাহায্যকারী রূপে যথেষ্ট। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। কাফিররা বলে, সমগ্র কুরআন তাহার নিকট একবার অবতীর্ণ হইল না কেন? এইভাবে আমি অবতীর্ণ করিয়াছি তোমার হৃদয়কে উহা দ্বারা মজবুত করিবার জন্য এবং তাহা ক্রমে ক্রমে স্পষ্টভাবে আবৃত্তি করিয়াছি। ওয়ালা ইয়াতুনাকা বিমাতালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। উহারা তোমার নিকট এমন কোন সমস্যা উপস্থিত করে না যাহার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করি না। আল্লাযীনা ইউহশারুনা আলা উজুহিহিম ইলা জাহান্নামা উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু সাবীলা। যাদেরকে মুখে ভর দিয়া চলা অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হইবে, উহারা স্থানের দিক দিয়া অতি নিকৃষ্ট এবং অধিক পথভ্রষ্ট। ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا। আমি তো মুসাকে কিতাব দিয়েছিলাম এবং তাহার সঙ্গে তাহার ভ্রাতা হারুনকে সাহায্যকারী করিয়াছিলাম। فَقُلْنَا اذْهَبَا إِلَى الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا فَدَمَّرْنَاهُمْ تَدْمِيرًا। এবং বলিয়াছিলাম, তোমরা সেই সম্প্রদায়ের নিকট যাও যাহারা আমার নির্দেশনাবলীকে অস্বীকার করিয়াছে, অতঃপর আমি উহাদেরকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করিয়াছিলাম। وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية وأعتدنا للظالمين عذابا أليما। এবং নূহের সম্প্রদায়কে যখন তাহারা রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করিল তখন আমি উহাদেরকে নিমজ্জিত করিলাম এবং উহাদেরকে মানব জাতির জন্য নিদর্শন স্বরূপ করিয়া রাখিলাম। জালিমদের জন্য আমি মর্মন্তু শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছি। আমি ধ্বংস করিয়াছিলাম আদ, সামুদ ও রাসের অধিবাসীকে এবং উহাদের অন্তর্বর্তীকালের বহু সম্প্রদায়কেও। وَكُلًّا ضَرَبْنَا لَهُ الْأَمْثَالَ وَكُلًّا تَبَّرْنَا تَتْبِيرًا। আমি উহাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করিয়াছিলাম আর উহাদের সকলকেই আমি সম্পূর্ণরূপে ধ্বংস করিয়াছিলাম। وَلَقَدْ أَتَوْا عَلَى الْقَرْيَةِ الَّتِي أُمْطِرَتْ مَطَرَ السَّوْءِ أَفَلَمْ يَكُونُوا يَرَوْنَهَا بَلْ كَانُوا لَا يَرْجُونَ نُشُورًا। উহারা তো সেই জনপদ দিয়েই যাতায়াত করে যাহার উপর বর্ষিত হইয়াছিল অকল্যাণের বৃষ্টি, তবে কি উহারা ইহা প্রত্যক্ষ করে না? বস্তুত উহারা পুনরুত্থানের আশঙ্কা করে না। وَإِذَا رَأَوْكَ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا الَّذِي بَعَثَ اللَّهُ رَسُولًا। উহারা যখন তোমাকে দেখে তখন উহারা তোমাকে কেবল ঠাট্টা বিদ্রুপের পাত্র রূপে গণ্য করে এবং বলে, এই কি সে যা কি আল্লাহ রাসূল করিয়া পাঠাইয়াছেন? إن كاد ليضلنا عن آلهتنا لولا أن صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا। সে তো আমাদেরকে আমাদের দেবতাগণ হইতে দূরে সরাইয়াই দিত যদি না আমরা তাহাদের আনুগত্যে দৃঢ় প্রতিষ্ঠিত থাকিতাম। যখন উহারা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন উহারা জানিবে কে অধিক পথভ্রষ্ট। তুমি কি দেখো না তাহাকে যে তাহার কামনা বাসনাকে ইলাহ রূপে গ্রহণ করে, তবু কি তুমি তাহার কর্ম বিধায়ক হইবে? إنهم إلا كالأنعام بل هم أضل سبيلا। তুমি কি মনে করো যে উহাদের অধিকাংশ শুনে ও বুঝে, উহারা তো পশুর মতোই, বরং উহারা অধিক পথভ্রষ্ট। আলম তর ইলা রাব্বিকা কাইফা মাদাল যিল্ল ওয়ালাউ শাআ লাজআলাহু সাকিনান সুম্মা জাআলনা আশ-শামসা আলাইহি দালিলা। তুমি কি তোমার প্রতিপালকের প্রতি লক্ষ্য করো না কিভাবে তিনি ছায়া সম্প্রসারিত করেন? তিনি ইচ্ছা করিলে ইহাকে তো স্থির রাখিতে পারিতেন, অনন্তর আমি সূর্যকে করিয়াছি ইহার নির্দেশক। ثُمَّ قَبَضْنَاهُ إِلَيْنَا قَبْضًا يَسِيرًا। অতঃপর আমি ইহাকে আমার দিকে ধীরে ধীরে গুটাইয়া আনি। وَهُوَ الَّذِي جَعَلَ لَكُمُ اللَّيْلَ لِبَاسًا وَالنَّوْمَ سُبَاتًا وَجَعَلَ النَّهَارَ نُشُورًا। এবং তিনিই তোমাদের জন্য রাত্রি কি করিয়াছেন আবরণ স্বরূপ, বিশ্রামের জন্য তোমাদের দিয়াছেন নিদ্রা এবং সমর্থনের জন্য দিয়াছেন দিবস। وَهُوَ الَّذِي أَرْسَلَ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً طَهُورًا। তিনি স্বীয় অনুগ্রহের প্রাক্কালে সুসংবাদ বাহী রূপে বায়ু প্রেরণ করেন এবং আমি আকাশ হইতে বিশুদ্ধ পানি বর্ষণ করি। لِنُحْيِيَ بِهِ بَلْدَةً مَيْتًا وَنُسْقِيَهُ مِمَّا خَلَقْنَا أَنْعَامًا وَأَنَاسِيَّ كَثِيرًا। যদ্দ্বার আমি মৃত ভূখণ্ডকে সঞ্জীবিত করি এবং আমার সৃষ্টির মধ্যে বহু জীবজন্তু ও মানুষকে উহা পান করাই। وَلَقَدْ صَرَّفْنَاهُ بَيْنَهُمْ لِيَذَّكَّرُوا فَأَبَى أَكْثَرُ النَّاسِ إِلَّا كُفُورًا। এবং আমি তো এই পানি উহাদের মধ্যে বিতরণ করি যাতে উহারা স্মরণ করে, কিন্তু অধিকাংশ লোক কেবল অকৃতজ্ঞতাই প্রকাশ করে। وَلَوْ شِئْنَا لَبَعَثْنَا فِي كُلِّ قَرْيَةٍ نَذِيرًا। আমি ইচ্ছা করিলে প্রতিটি জনপদে একজন সতর্ককারী প্রেরণ করিতে পারিতাম। সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করিও না এবং তুমি কুরআনের সাহায্যে উহাদের সঙ্গে প্রবল সংগ্রাম চালাইয়া যাও। وَهُوَ الَّذِي مَرَجَ الْبَحْرَيْنِ هَذَا عَذْبٌ فُرَاتٌ وَهَذَا مِلْحٌ أُجَاجٌ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَحِجْرًا مَحْجُورًا। তিনি দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করিয়াছেন, একটি মিষ্ট সুপেয় এবং অপরটি লোনা খরো, উভয়ের মধ্যে রাখিয়া দিয়েছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য ব্যবধান। وَهُوَ الَّذِي خَلَقَ مِنَ الْمَاءِ بَشَرًا فَجَعَلَهُ نَسَبًا وَصِهْرًا وَكَانَ رَبُّكَ قَدِيرًا وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُهُمْ وَلَا يَضُرُّهُمْ وَكَانَ الْكَافِرُ عَلَى رَبِّهِ ظَهِيرًا। এবং তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন পানি হইতে, অতঃপর তিনি তাহার বংশগত ও বৈবাহিক সম্বন্ধ স্থাপন করিয়াছেন, তোমার প্রতিপালক সর্বশক্তিমান। ইহারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে যাহা উহাদেরকে উপকার করিতে পারে না এবং উহাদের অপকারও করিতে পারে না। কাফির তো স্বীয় প্রতিপালকের বিরোধী। ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা। আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই প্রেরণ করিয়াছি। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইল্লা মান শাআ আন ইত্তাখিযা ইলা রাব্বিহি সাবীলা। বলো, আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাহি না, তবে যে ইচ্ছা করে সে তাহার প্রতিপালকের দিকের পথ অবলম্বন করুক। وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لَا يَمُوتُ وَسَبِّحْ بِحَمْدِهِ وَكَفَى بِهِ بِذُنُوبِ عِبَادِهِ خَبِيرًا। তুমি নির্ভর করো তাহার উপর যিনি চিরঞ্জীব, যিনি মরিবেন না এবং তাহার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। তিনি তাহার বান্দাদের পাপ সম্পর্কে সম্যক অবহিত। الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا তিনি আকাশ মণ্ডলী পৃথিবী ও উহাদের মধ্যবর্তী সমস্ত কিছু ছয় দিবসে সৃষ্টি করেন, অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনি রহমান, তাহার সম্বন্ধে যে অবগত আছে তাহাকে জিজ্ঞাসা করিয়া দেখো। وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًا যখন ইহাদেরকে বলা হয় সিজদা অবনত হও রহমানের প্রতি, তখন উহারা বলে রহমান আবার কে? তুমি কাহাকেও সিজদা করিতে বলিলেই কি আমরা তাহাকে সিজদা করিব? ইহাতে উহাদের বিমুখতাই বৃদ্ধি পায়। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা কত মহান তিনি যিনি নবমণ্ডলে সৃষ্টি করিয়াছেন রাশি চক্র এবং উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ ও জ্যোতির্ময় চন্দ্র। وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ أَرَادَ أَن يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا তিনি সৃষ্টি করিয়াছেন রাত্রি এবং দিবসকে পরস্পরের অনুগামী রূপে, তাহার জন্য যে উপদেশ গ্রহণ করিতে ও কৃতজ্ঞ হইতে চাহে। وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا রহমানের বান্দা তাহারাই যাহারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাহাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে তখন তাহারা বলে সালাম। والذين يبيتون لربهم سجدا وقياما এবং তাহারা রাত্রি অতিবাহিত করে তাহাদের প্রতিপালকের উদ্দেশ্যে সিজদা অবনত হইয়া ও দণ্ডায়মান থাকিয়া। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما এবং তাহারা বলে হে আমাদের প্রতিপালক, আমাদের হইতে জাহান্নামের শাস্তি বিদূরিত কর, উহার শাস্তি তো নিশ্চিত বিনাশ। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা নিশ্চয়ই উহা অস্থায়ী ও স্থায়ী আবাস হিসেবে নিকৃষ্ট। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকুতু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা এবং যখন তাহারা ব্যয় করে তখন অপব্যয় করে না, কার্পণ্য করে না, বরং তাহারা আছে এত দুভয়ের মাঝে মধ্যম পন্থায়। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما এবং তাহারা আল্লাহর সঙ্গে কোন ইলাহকে ডাকে না, আল্লাহ যাহার হত্যা নিষেধ করিয়াছেন যথার্থ কারণ ব্যতিরেকে তাহাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না, যে এইগুলি করে সে শাস্তি ভোগ করিবে। কিয়ামতের দিন উহার শাস্তি দ্বিগুণ করা হইবে এবং সেখানে সে স্থায়ী হইবে হীন অবস্থায়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا তাহারা নয় যাহারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ উহাদের পাপ পরিবর্তন করিয়া দিবেন পুণ্যের দ্বারা। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। যে ব্যক্তি তওবা করে ও সৎকর্ম করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যূরা ওয়া ইযা মাররু বিল লাগওয়ি মাররু কিরামা। এবং যাহারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অসার ক্রিয়াকলাপের সম্মুখীন হইলে স্বীয় মর্যাদার সঙ্গে উহা পরিহার করিয়া চলে। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মাও ওয়া উমিয়ানা। এবং যাহারা তাহাদের প্রতিপালকের আয়াত স্মরণ করাইয়া দিলে উহার প্রতি অন্ধ ও বধির সদৃশ আচরণ করে না। والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। এবং যাহারা প্রার্থনা করে হে আমাদের প্রতিপালক আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করো যারা হইবে আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদেরকে করো মুত্তাকীদের জন্য অনুসরণযোগ্য। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফীহা তাহিয়াতান ওয়া সালামা। তাহাদেরকে প্রতিদান দেওয়া হইবে জান্নাতের সুউচ্চ কক্ষ যেহেতু তাহারা ছিল ধৈর্যশীল। তাহাদেরকে সেখানে অভ্যর্থনা করা হইবে অভিবাদন ও সালাম সহকারে। خالدين فيها حسنت مستقرا ومقاما। সেখানে তাহারা স্থায়ী হইবে আশ্রয়স্থল ও বসতি হিসেবে উহা কত উৎকৃষ্ট। قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما। বলো তোমরা আমার প্রতিপালককে না ডাকিলে তাহার কিছুই আসে যায় না। তোমরা অস্বীকার করিয়াছ ফলে অচিরেই নামিয়ে আসিবে অপরিহার্য শাস্তি।